ইচ্ছে মতো বাতাসকে খুশি করে বাঁচ, সবুজের বুক পাতা শিশির পাণ্ডু দিয়ে হাত, বাতাসকে খুশি করে বাঁচ। তুই গঙ্গা ইচ্ছে মতো বাতাসকে খুশি করে বাঁচ, সবুজের বুক পাতা শিশির পাণ্ডু দিয়ে হাত, বাতাসকে খুশি করে বাঁচ। ভালোবাসা তাই অন্য কোথাও চায়ের কাপে, নিজের সাম্রাজ্য নিজেই গড়ু, আমি দি চাঁদকে পাহারা ততক্ষণ তারা নিংড়ন আলো। ভালোবাসা তাই অন্য কোথাও চায়ের নিজের সাম্রাজ্য নিজেই গড়ু, আমি দি চাঁদকে পাহারা ততক্ষণ তারা নিংড়ন আলো। তুই গান গান গান, তুই গান গা ইচ্ছে মতো বাতাসকে খুশি করে ফুটে থাকা রং মাতাল ফুল, দেখলেও জানি তোর চোখ মনে পড়বে আর আমার ভুল। অনেক বেশি ফুটে থাকা অনিচ্ছুক রং মাতাল ফুল, দেখলেও জানি তোর চোখ মনে পড়বে আর আমার ভুল। ভালোবাসা তাই অন্য কোথাও, ভালোবাসা তাই অন্য কোথাও চায়ের কাপে, নিজের সাম্রাজ্য নিজেই গড়ু, তুই দিস চাঁদকে পাহারা ততক্ষণ তারা নিংড়ন আলো। ভালোবাসা তাই অন্য কোথাও চায়ের নিজের সাম্রাজ্য নিজে গড়ু, আমি দি চাঁদকে পাহারা ততক্ষণ তারা নিংড়ন আলো। তুই গান গান গান, তুই গান গা ইচ্ছে মতো বাতাসকে খুশি করে বাঁচ, সবুজের বুক পাতা শিশির পাণ্ডু দিয়ে হাত, বাতাসকে খুশি করে বাঁচ। তুই গান গা ইচ্ছে মতো বাতাসকে খুশি করে। সবুজের বুক পাতা শিশির পাড়ু দিয়ে হাত, বাতাসকে খুশি করে বাঁচ।